আনশিক চিপ্রায় 17 বছর থেকে পড়ছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর। আমার দেশের বাড়ি উত্তরবঙ্গের নাটোরে। মা বাবার উৎসাহের কারণেই আজ এতটুকু আসা। সাদা আর কালো দুটো রঙই আমার খুব বেশি পছন্দ। আর স্বপ্ন, যদি কোনোদিন সুযোগ হয় আমি একটা বৃদ্ধাশ্রম করতে চাই। কতদিন দেখি তার চোখে যে স্বপ্ন আঁকি, যে ছিল দৃষ্টি সীমানা, যে ছিল চোখে যে স্বপ্ন আঁকি। চোখে যে স্বপ্ন।